বাংলা মানবতার সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي إلا أضاء الله دربي زاد سعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء عرفت الله ربي حلو حلو حلو حياتي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا هذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হক বাতিলের পার্থক্য করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক সত্য আর মিথ্যাকে স্পষ্ট করে দিয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 36, যেখান থেকে আমরা আজকের তাফসীর শুরু করব। আল্লাহ পাক বলছেন যে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উপহাস করত, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, তোমাকে যখন কাফেররা দেখে তখন তোমাকে উপহাসের পাত্র বানিয়ে নেয়, তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আর বলে যে এই সেই লোক যে তোমাদের দেবদেবী সম্পর্কে তোমাদের উপাস্যগুলি সম্পর্কে সমালোচনা করে, আপোষে তারা কথা বলে একজন মুশরিক আর একজন মুশরিকের সাথে, যে এই লোকটি সেই লোকটি, এই লোক সেই লোক, যে আমাদের দেবদেবী নিয়ে সমালোচনা করে আর তারা দয়াবান আল্লাহর উপদেশকে অস্বীকার করে থাকে। আল্লাহ পাকের যে উপদেশ কোরআনে কেরিম, আল্লাহ পাকের দিন, তা অস্বীকার করে আর তারা বাপদাদা পূর্বপুরুষের ধর্মের উপর নিজেকে থাকাটাকেই সত্য মনে করে। অথচ বাপদাদার কাজকর্ম কখনো আমাদের জন্য সত্য বা হক হওয়ার দলিল প্রমাণ নাই। দুনিয়ার ক্ষেত্রে কখনো বাপদাদাকে আমরা অনুকরণ করি না। অধিকাংশ মানুষের বাপ দাদা পূর্বপুরুষ এরা অশিক্ষিত ছিল, মূর্খ ছিল, চাষি ছিল, কিন্তু ছেলে কারো হয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, আরও কিছু হয়েছে, শিক্ষিত হয়েছে। কেন এই ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে কেন বাপদাদাকে অনুকরণ করো না? ধর্মের ক্ষেত্রে শুধু যেখানে আখেরাতের বিষয়, যেখানে জান্নাত আর জাহান্নামের বিষয়, সেখানে শুধু বাপদাদাকে অনুকরণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, খলকাল ইনসানু মিন আজাল, মানুষকে তাড়াহুড়াকারী করে সৃষ্টি করা হয়েছে। মানুষের স্বভাবে আল্লাহ পাক তাড়াহুড়া করা রেখে দিয়েছেন, মানুষ জলদিবাজি করবে। সাওরিকুম আয়াতি, শীঘ্রই তোমাদেরকে হে মানুষ আমার নিদর্শন দেখিয়ে দেব, ফালা তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়া করিও না। কাফের মুশরিকরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো যে মোহাম্মদ, তুমি আমাদেরকে ধমক দিচ্ছ যে তোমার যদি দিন না মানি, তোমার কথা না মানি, তাহলে আমরা পাপি, সুতরাং আমাদের উপর আল্লাহর আজাব আসবে, কোথায় তোমার আজাব, নিয়ে আসো দেখি। আল্লাহ পাক বলছেন এত জলদিবাজি করিও না, তাড়াহুড়া করিও না, মানুষকে এই স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে না, শীঘ্রই আমি তোমাদেরকে মজা দেখিয়ে দেবো, আমার নিদর্শন দেখিয়ে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা ঝলক দেখিয়ে দিলেন বদরের প্রান্তে, তারপর আল্লাহ পাক রব্বুল বললেন মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাহ পাক মক্কা বিজয়ের মাধ্যমে দেখিয়ে দিলেন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُم صَادِقِينَ, আর তারা বলে থাকে যে এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে যদি তোমরা সত্যবাদী হও। নবীদেরকে এইভাবে প্রত্যেক অবাধ্য জাতি বলতো যে এই তোমাদের ওয়াদা কখন আসবে, যে আজাবের ধমক দিচ্ছ, শাস্তির ধমক, এক দুনিয়ার আজাব শাস্তির কথা, আর এক হচ্ছে পরকালের আজাব, পরকাল কখন হবে, কিয়ামত কখন হবে, তুমি কিয়ামত কিয়ামত বলছো, এসব কখন, এভাবে তারা ঠাট্টা উপহাস করত। লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন ওয়ুজুহিমুন নার ওয়া লা আন যুহুরিহিম ওয়া লা হুম ইউনসারুন, যদি কাফেররা জানতো ওই সময়ের অবস্থা, যখন তাদের মুখমণ্ডল থেকে জাহান্নামের আগুনকে দূরে সরাতে পারবে না, জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে আগুনকে ঠেলে দিতে পারবে না, ওয়া লা আন যুহুরিহিম, তাদের পৃষ্ঠদেশ থেকেও আগুনকে সরাতে পারবে না, ওয়ালাহমিয়ুনসারুন, না তাদেরকেও সাহায্য করার হবে। অর্থাৎ চারিদিক থেকে যখন জাহান্নামের আগুন ঘিরে ফেলবে, আগুনে জ্বলতে থাকবে, সেই সময় কোনো রকমের প্রতিরোধ করতে পারবে না, আর তাদের সাহায্য করার জন্যও কেউ আসবে না। পৃথিবীতে কেউ যদি আগুনে ফেসে যায় তাহলে নিজে আত্মরক্ষার জন্য চেষ্টা করতে পারে, প্রতিরোধ করতে পারে, আর যদি তা করা সম্ভব না হয় তাহলে অন্যরা আছে যারা সাহায্য করার চেষ্টা করে। সেই জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে তখন এই এমন কিছু সুযোগ থাকবে না। আল্লাহ বলছেন বাল তাআতিহিম বাগতাতান ফাতাবহাতুহুম, বরং তাদের কাছে এই কিয়ামত পরকাল বিচার দিবস আকস্মিকভাবে এসে যাবে, হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে, তখন তাদেরকে হতবুদ্ধি করে দেবে, হতভম্ব। ফালা ইস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইউনজারুন, তখন তা প্রতিরোধ করতেও তারা সক্ষম হবে না, ওয়ালা হুম ইউনজারুন, আর তাদেরকে অবসরও দেওয়া হবে না, ছাড়ও দেওয়া হবে না, যে চলো একটা সুযোগ দেওয়া হইল। আর ওয়ালাকাদ উস্তুহজিয়া বিরাসূলিন মিন ক্বাবলিকা ফাহা ক্বাবিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন যে দেখো তোমাকে নিয়ে শুধু উপহাস করা হয় না, বরং এটা পুরাতন কথা। হে নবী, তোমার পূর্বে বহু রসুলকে উপহাস করা হয়েছে, ফাহা ক্বাবিল্লাযিনা সাখিরু মিনহুম, আর যারা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তাদেরকে তাদের এই উপহাসই ঘিরে ফেলেছে, মা কানু বিহি ইস্তাহজিউন, যা দিয়ে যেসব বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, যে কোথায় আল্লাহর আজাব, কোথায় গো আজাব আসবে, কোথায় গো তুমি এসব কথা আমাদেরকে দিয়ে ধমক দাও, কি বলো এসব, তা তাদেরকে ঘিরে ফেলেছে। কুল মান ইয়াকলাউকুম বিল্লাইল ওয়ান নাহারি মিনার রহমান বাল হুম আন যিকরি রাব্বিহিম মুরিদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নবীকে যে বলে দাও, মান ইয়াকলাউকুম বিল্লাইল ওয়ান নাহার, রাত দিন তোমাদের কে পাহারা দেবে, আল্লাহ পাকের কবল থেকে রক্ষা করতে, আল্লাহ পাকের আজাব থেকে রক্ষা করার ক্ষেত্রে যিনি দয়াবান আর তিনি অনার্থক আজাব দেন না, অনেক ছাড় দেন, তারপরে আল্লাহ পাক পাকড়াও করেন যখন একেবারে অবাধ্য হয়ে যায় মানুষ। আল্লাহ পাকের আজাব আসলে কে তোমাদের রক্ষা করতে পারবে, বাল হুম আন যিকরি রাব্বিহিম, বরং তারা তাদের প্রতিপালকের উপদেশ থেকে মুখ ফিরিয়ে রেখেছে। আল্লাহ পাক তারপর বলছেন আম লাহুম আলিহাতুন তামনাউহুম মিন দুনিনা, তাদের কি এমন কোনো উপাস্য আছে যারা আমার কবল থেকে তাদেরকে রক্ষা করতে পারবে, না কেউ তাদের সাহায্য করতে পারবেন না, না দেব দেবী, না ওলি বুজুর্গ মুর্শেদ, না কবর মাজার, কেউ তাদের সাহায্য করতে পারবেন না। আল্লাহ পাক বলছেন লায়াস্তাতি ওনা নাসরা আনফুসি, এমনকি তারা নিজেদেরও সাহায্য করতে পারবে না। যেসবকে তোমরা ওলি আউলিয়া আর বুজুর্গানের দিন হিসাবে উপাস্য সাব্যস্ত করেছো, তাদেরই সেজদা করা শুরু, তাদের কাছেই রোগের আরোগ্য আর দুনিয়া আর অনেক কিছু চাওয়া শুরু করেছো, তারা নিজেদেরকেই তো সাহায্য করতে সক্ষম নন। ওয়ালাহুম মিন্না ইউসাবুন, আর না তারা আমার কবল থেকে রক্ষা করতে পারবে, আমার আজাব থেকে রক্ষা করতে পারবে। বাল মাত্তানা হাওলাই ওয়া আবাহুম হাত্তা তাআলা আলাইহিমুল উমর, আল্লাহ পাক বলছেন বরং এদেরকে ভোগ বিলাসের সামগ্রী দিয়েছি, আর তাদের পিতৃপুরুষদেরকেও, তাদের আগের লোকদেরকেও, বাপদাদাদেরকেও আমি ভোগ বিলাসের সামগ্রী দিয়েছি, হাত্তা তাআলা আলাইহিমুল উমর, এমনকি যখন তাদের আয়ু দীর্ঘ হয়েছে, দীর্ঘ সময় আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে দিয়েছেন, তারপরে তারা সংশোধন করেনি, তখন আল্লাহ পাক ধ্বংস করেছেন। আল্লাহ পাক বলছেন এই আরব মুশরিকদের কথা, মক্কার কুরাইশদের কথা, যে এরা কি চিন্তা করে দেখে না, অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না, যে আন্না নাতিল আরদা নান কোসোহা মিন আতরাফিহা, আমি এই পৃথিবীর উদ্দেশ্য করে পৃথিবীর চারপাশ থেকে সংকুচিত করে দিচ্ছি তাদের ক্ষমতাকে। যত কুফরি শক্তি, বাতিল শক্তি পৃথিবীতে রয়েছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম আসার পরে ধীরে ধীরে যেমনই আলো ছড়াচ্ছে ইসলামের, তেমনই কুফরি শক্তিগুলি দুর্বল হয়ে যাচ্ছে, এবং যেসব এলাকায় কুফরি শক্তি বিরাজ করছিল সেসব এলাকা সংকুচিত হতে যাচ্ছে, মানে ইসলামিক স্টেট সম্প্রসারিত হতে যাচ্ছে, এটাকে খেয়াল করে দেখে না। একটা যুগ ছিল মদিনায় শুধু ক্ষুদ্র স্টেট কায়েম হইল, আর তারপর সেখান থেকে আরবের বিভিন্ন এলাকায় মুসলমানরা বিজয় লাভ করলেন, মক্কা বিজয় করলেন, তায়েফ বিজয় করলেন, এইভাবে উমার রাজি আল্লাহ তাআলা আনহর জামানায় দূর দূর পর্যন্ত মেশর, এইদিকে ইরাক, রোম সাম্রাজ্যের অনেকটা অংশ, এসব আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের হাতে তুলে দিলেন। যখন আল্লাহ পাকের যে শর্ত মানব জাতির জন্য ছিল পুরা করে দেখিয়েছিলেন মুসলিমরা, তখন আল্লাহ পাক তাদেরকে এই নিয়ামত দিয়ে দিয়েছিলেন, আর কুফরি শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকুচিত করে দিয়েছিলেন। আফাহুমুল গালিবুন, তারপরে কি তারা বিজয় হতে পারবে, আমি ধীরে ধীরে ইসলামিক শক্তিকে আমি সম্প্রসারিত করছি, তাহলে এরপর কি তারা আবার বিজয়ের আশা করছে বাতিলপন্থীরা। কুল হে নবী ইন্নামা উনজিরুকুম বিল ওয়াহি, বলে দাও যে আমি তোমাদেরকে ওয়াহির দ্বারা সতর্ক করছি, আমার মন গড়া কথা দিয়ে নয়, বরং আল্লাহ পাকের ওহি দিয়ে সতর্ক করছি, যা কিছু বলছি আল্লাহর পক্ষ থেকে। ওয়ালা ইয়াসমাউ সুম্ম দুআ ইযা মা ইউনজারুন, আর যারা বধির তারা ডাক শোনে না, একজন বধির মানুষ শোনেন না। তো যারা আল্লাহ পাকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে শুনতে চায় না, মানতে চায় না, সতর্ক করলে সাবধান হয় না, তারা যেন ওই বধিরদের মতো। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওয়ালা ইন মাসসাতুম নাফাতুম মিন আযাবি রাব্বিক, আর যদি তাদেরকে হে নবী তোমার প্রতিপালকের আযাবের কিছু অংশ, আযাবের ঝলক স্পর্শ করে, তখন তারা বলবে ইয়া ওয়াইলানা হাই দুর্ভোগ, ইন্না কুন্না যালিমিন, আমরা তো বড়ই জালেম ছিলাম। মহান আল্লাহ তারপরে বিচার দিবসে নেকি আর গুনহার মাপের জন্য দাঁড়িপাল্লা কায়েম করবেন, এই দাঁড়িপাল্লার কথা উল্লেখ করেছেন, মিজান। এটি হচ্ছে একটি ইসলামিক আকিদা, পরকালের একটি স্তর, যার আকিদা, যার বিশ্বাস রাখা প্রত্যেক মানুষের জন্য ফরজ যদি সে মুক্তি পেতে চায়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, আর আমি আল্লাহ কিয়ামতের দিনে ন্যায় বিচারের দাঁড়িপাল্লা কায়েম করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, তখন কোনো ব্যক্তির ওপর কিঞ্চিত পরিমাণও জুলম করা হবে না। ওয়াইন কানা মিসকাল হাব্বাতি মিন খারদাল, এমনকি যদি সরিষার দানা পরিমাণও কোনো কিছু নিয়ে আসে, ভালো অথবা মন্দ, নেকি অথবা গোনা, তাই না বিহা, তা আমি উপস্থিত করব, তা দেখতে পাবে। ওয়াকাফা বিন হাসেবিন, আর আমি হিসাব নেওয়ার জন্য একাই যথেষ্ট, হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক যথেষ্ট। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে মানুষের নেকি গোনার ওজন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 48 ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আয়তায়না মূসা ওয়া হারুন আল ফুরকান ওয়া দিয়া ওয়া যিকরা লিল মুত্তাকিন। এখানে মূসা এবং হারুনের কথা আল্লাহ পাক উল্লেখ করে বলছেন, আর নিঃসন্দেহে আমি মূসা এবং হারুন আলাইহিমাস সালামকে আল ফুরকান দিয়েছিলাম, অর্থাৎ এমন কিতাব দিয়েছিলাম যা সত্য এবং মিথ্যার মাঝে, হক এবং বাতিলের মাঝে, তৌহিদ এবং শিরকের মাঝে, নবীর আদর্শ সুন্নাত এবং নবীর আদর্শ নাই বিদাত এর মাঝে পার্থক্যকারী ছিল। এই জন্য তাওরাতকেও আসল রূপে যখন ছিল, আর যখন তাওরাত রহিত হয়নি সেই কালে সীমিত পিরিয়ডের জন্য ছিল, তখন সেটা আল ফুরকান ছিল, হক বাতিলের পার্থক্যকারী। কোরআনে করিম নাজিল হওয়ার পরে শেষ রাসুল মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের রেসালাতের পরে সমস্ত আগের কিতাবাদি রহিত করে দেওয়া হয়েছে, আগের ধর্মবিধানকে আল্লাহ পাক ক্যানসিল ঘোষণা করেছেন। সুতরাং এখন আল ফুরকান একমাত্র কোরআনে করিম, তাবারাকাল্লাযী নাযযাল আল ফুরকান, বরকতময় সেই সত্তা যিনি আল ফুরকান কোরআনুল করিম নাজিল করেছেন। কোরআনে করিমের অপর নাম আল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্যকারী। ওয়া দিয়া এবং জ্যোতি দান করেছিলাম, হকের সত্যের আলো দান করেছিলাম। ওয়া যিকরা লিল মুত্তাকিন, আর আল্লাহ ভীরুদের জন্য উপদেশ দান করেছিলাম, তাতে ছিল উপদেশ, যেমন রয়েছে কোরআনে করিমে উপদেশ। আর কোরআনে করিমের এই উপদেশ আর এই আলো কিয়ামত পর্যন্ত মানুষের সমস্যার সমাধান করবে, জীবনের প্রত্যেকটি স্তরে। কোরআনে করিমের বিধানে এই ক্ষমতা রয়েছে যে সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম। আল্লাহ পাক বলছেন, আল্লাযীন ইখশাউনা রাব্বাহুম বিল গায়ব, মুত্তাকি কারা, আল্লাহ ভীরু কারা, তাদের আল্লাহ গুণ বলছেন একটি, যে তারা না দেখে তাদের প্রতিপালককে ভয় করে, ইখশাউন ভয় করে। সূরা বাকারা আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করে, না দেখে বিশ্বাসও করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে শ্রদ্ধা ভরে ভয় করে। এক হচ্ছে ভয় কিন্তু ঘৃণার সাথে, আর এক হচ্ছে শ্রদ্ধার সাথে ভয়। যেমন আমরা চোর ডাকাতকে ভয় করি কিন্তু ঘৃণামূলক ভয়, তাই না? সাপ বিচ্ছুকে ভয় করি কিন্তু ঘৃণামূলক ভয়। আর ছোটকালে আমরা বাপমাকে ভয় করেছি, এখন না করলো, এখনও অনেকেই করেন, বাপমাকে ভয় করেন কিন্তু শ্রদ্ধার সাথে ভয়। তো রব্বুল আলামিনের ভয় হতে হবে মহাব্বতের সাথে ভয়। মহাব্বত আল্লাহ পাকের ইবাদত, ভালোবাসা ইবাদত, ওই রকমই ভয় হচ্ছে ইবাদত। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সময় নষ্ট হচ্ছে, আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে, কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবী কাজে আমরা অতিবাহিত করছি। কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে, নামাজের মাধ্যমে আমরা 24 ঘন্টার মধ্যে খুব বেশি হলে 1 ঘন্টা আমাদের সময় লাগে, কার জন্য এসেছে আল্লাহর বিধান, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়িয়ে যায় বা নামাজকে গাফিলতি করি। ডক্টর শরীফুল ইসলাম, আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই ইবাদত বান্দিগির মধ্যে চলে আসে।

আল্লাহ পাক বলছেন যে না দেখে রবকে ভয় করে, তাহলে না দেখে যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে তত বেশি সংশোধনমূলক জীবন গড়বে, তত বেশি পাপমুক্ত হওয়ার চেষ্টা করবে, কখনো গুনাহর উপর অটল থাকবে না, দ্রুত সংশোধন করবে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে, সকাল বিকাল তওবা করতে থাকবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার, অন্য হাদিসে 70-এর অধিক তওবা ইস্তিগফার করতেন, অথচ তার আগের পরের ভুল ভ্রান্তি সম্পর্কে আল্লাহ মার্জনার ঘোষণাই করে দিয়েছে অলরেডি। আল্লাহ পাক বলছেন ওয়াহুম মিনাস সাআতে মুশফিকুন, এবং আল্লাহভীরুদের আরেকটি গুণ হচ্ছে যে তারা পরকাল সম্পর্কে ভীত, পরকালকে ভয় করে, চিন্তাশীল পরকাল সম্পর্কে। আল্লাহ জবাব দিতে হবে, আমি যদি একটা অন্যায় কথা বলি, একটা যদি পাপ করি, একটা যদি ফরজ ছাড়ি, একটা যদি হারাম খাই, চুরি করি, বেঈমানি করি, কোনো অবৈধ কাজ করি, জেনা ব্যভিচারে লিপ্ত হই, গোপনীয় সম্পর্ক রাখি, অবৈধ সম্পর্ক কোনো মহিলার সাথে, জবাবদেহি করতে অহম মিনাস সাআতে মুশফিকুন, পরকাল সম্পর্কে তারা ভয় ভীত। ওয়াহাযা যিকরুম মুবারাক, আল্লাহ পাক বলছেন যে এই হচ্ছে বরকতময় উপদেশ কোরআনে কারীম। আনজালনাহু, যা আমি নাজিল করেছি। আফা আনতুম লাহু মুনকিরুন, তাহলে কি তোমরা তা অস্বীকার করবে? হে কাফেরা, তোমরা অস্বীকার করবে? আল্লাহ পাক তারপরে বলছেন ইব্রাহিম আলাইহি সালামের কথা যে ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু মিন ক্বাবল ওয়া কুন্না বিহি আলামিন, আর নিশ্চয়ই আমি ইব্রাহিম আলাইহিস সালামকে তার হিদায়াত দিক নির্দেশনা দান করেছিলাম, যৌবনকাল থেকে নবুয়াত পাননি তখন থেকে সঠিক কথা বলছেন, আল্লাহ পাক এই প্রজ্ঞা দান করেছিলেন, ওয়া কুন্না বিহি আলামিন, এবং তার সম্পর্কে আমি সম্যক জ্ঞানী। ইজ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি, যখন সে তার পিতাকে এবং স্বজাতিকে বলেছিল মাহাযিহি তামাসিল আল্লাতি আনতুম লাহা আকিফুন, এই সব প্রতিমা পুতুল মূর্তি কি যেগুলির পূজায় তোমরা রত হয়ে রয়েছো, এসব কি করো তোমরা, নিজের হাতে গড়ছো, নিজের হাতে দাঁড় করছো, কয়েকদিন পুজো করে নিলে আবার সেগুলিকে প্রয়োজনে নষ্ট করে দিলে, এমনকি আরব মুশরিকেরা যখন সফর করত তখন ছাতুর মূর্তি তৈরি করত, সফরে গিয়ে যখন খাবার শেষ হয়ে যেত তখন ওই শুকনো ছাতুর মূর্তিকে চিবিয়ে চিবিয়ে খেত, কি হাস্যকর পূজা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে তার পিতাকে এই জিজ্ঞাসা করেছিল এ কি কাজে আপনারা রত হয়ে রয়েছেন, কালু তারা বলেছে ওয়াজাদনা আবা আনাল্লাহ আবেদিন, আমাদের পূর্বপুরুষদেরকে এসবেরই ইবাদত করতে পেয়েছি, এসবেরই তারা পুজো করতো, এটাই ছিল আমাদের বাপদাদাদের ধর্ম। তাহলে বাপদাদাদের ধর্মের দোহাই পাড়া হকপন্থী সত্যপন্থীদের লক্ষণ নয়, যারাই বলবে আমাদের মুরব্বীরা করেছে, আমাদের বড়রা করেছে, আমাদের নেতারা করেছে, আমাদের হুজুররা করেছে, আমাদের পূর্বপুরুষরা এইরকম করেছে, তারা কি বোকা ছিল, তারা কি বুঝতো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বাপদাদার অনুকরণ করা এটা পথভ্রষ্টদের কাজ। কাল আলাকাদ কুনতুম আনতুম আবাউকুম ফি দলালিম মুবিন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন দেখো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা সুস্পষ্ট গুমরাহিতে আছো। কালু তখন তারা বলল আজেতানা বিল হাক আম আনতা মিনাল লাইবিন, হে ইব্রাহিম তুমি কি আসলে সত্য কথা নিয়ে এসছো নাকি আমাদের সাথে তুমি খেলতামশা করছো? কাল আবার রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, তখন ইব্রাহিম বললেন শুনে রাখো তোমাদের প্রতিপালক তিনি যিনি আসমান জমিনের পালনকর্তা, আল্লাযী ফাতারাহুন্না, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আমি এর সাক্ষী দিচ্ছি, ওয়া তাল্লাহি আল্লাহর শপথ করে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম এখন বললেন যে দেখো তোমরা হয় আমার কথা শোনো মানো যে এইসব পুজো ঠিক না, আর না হইলে আল্লাহর শপথ করে বলছি যে আমি তোমাদের এ প্রতিমা পুতুল সম্পর্কে একটা কৌশল করব। বাদ আন্তুয়াল্লু মুদবেরিন, যখন তোমরা পৃষ্ঠ দেশ ফিরিয়ে চলে যাবে, অর্থাৎ তোমাদের মেলায় যখন তোমরা সকলে চলে যাবে আর গ্রাম খালি থাকবে, তখন তোমাদের উপাসনালয়ে ঢুকে আমি যা করার তা করবো তোমাদের এই সব মূর্তি পুতুলের সাথে। ফাজা আল্লাহম জুজাজান ইল্লা কাবির আল্লাহম, আল্লাহ পাক বলছেন সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলিকে ভেঙে টুকরো টুকরো করে দিলেন, তবে একটি বড়টিকে, ইল্লা কাবির আল্লাহম, তাদের যে বড় দেব বা দেবী ওই মূর্তিটিকে শুধু রেখে দিলেন, লা আল্লাহম ইলাইহার, যেমন যাতে করে তারা ওই বড়টার দিকে ফিরে আসতে পারে। বড়কে জিজ্ঞাসা করো, কালু, তারা ফিরে আসলো মেলা থেকে, মেলাতে ডেকেছিল তারা ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না আমি যাবো না, ইন্নি সাকিম, অন্য আয়াত রয়েছে আমি অসুস্থ রয়েছি, অসুস্থ রয়েছি বাহ্যিক। ইব্রাহিম আলাইহিস সালাম তিনটি কথা বলেছিলেন, সহিহ বুখারীর হাদিস বলা হয়েছে সালাসু কাজেবাত, তিনটি মিথ্যা কথা বলেছেন, বাহ্যিক দিক থেকে মিথ্যা, কিন্তু আসলে খতিয়ে দেখলে, চিন্তা করে দেখলে সেগুলি মিথ্যা কথা ছিল না, বরং এগুলিকে তৌরিয়া বলা হয় আরবি ভাষায় বা তারিজ বলা হয়, এমনভাবে কথা বাঁকিয়ে বলা যে শুনল সে বুঝে অন্য অর্থ আর আপনি উদ্দেশ্য করেছেন আরেক অর্থ, এটা মিথ্যা নয়। এইরকম কৌশল প্রয়োজনে জায়েজ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা বলল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জাতিরা, মানফা আলা হাজা বি আলিহাতিনা, এই কাজ আমাদের এই সব দেবদেবীর সাথে কে করেছে, ইন্নাহু লামিনাল জালিমিন, সে তো বড় জালেম। কালু, তখন লোকেরা বলল, সামিনা ফাতান, একজন যুবককে বলতে শুনেছি, ইয়াজকুরুহুম, এ সম্পর্কে সমালোচনা করতে, আমাদের দেবদেবী প্রতিমা পুতুলের পূজা সম্পর্কে সে আলাপ আলোচনা করতো, সমালোচনা করতো। ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম কিন্তু ইব্রাহিম, হতে পারে সেই করেছে এই কাজ। কালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, তারা বললো যে আচ্ছা তাহলে তাকে মানুষের সামনে নিয়ে আসো ধরে, যাতে করে লোকেরা সাক্ষী থাকতে পারে, লোকেরা জানতে পারে আসল ব্যাপারটি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সত্যকে গ্রহণ করার তৌফিক দান করেন আর বাতিল থেকে শিরক থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق আল কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার। আল কোরআন করিম থেকে হেদায়াত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়াত পাবেন। যদি আল কোরআন থেকে যারা হেদায়াত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন, আসুন আল কোরআন থেকে হেদায়াত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায়। ইসলামের বুনিয়াদি শিক্ষা ও তার সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত ১০টায় আর পুনঃ সম্প্রচার সকাল ৮:৩০টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম। আল কুরআন সূরা ইসরা সূরা নম্বর ১৭ আয়াত নম্বর ২৩-২৪ উল্লেখ আছে, তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। যদি তাদের একজন বা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে কুশব্দটিও তোমরা বলো না। তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো, হে প্রভু, তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে। বৃদ্ধাশ্রমের কোন স্থান নেই ইসলামে। পিএস টিভি বাংলা মানবতার সমাধান।